الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أو أمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীর মানুষ ভালো মন্দে গড়া। গত সপ্তাহে আপনাদেরকে মনের রোগ সম্পর্কে বলেছিলাম, এই রোগগুলোর মধ্যে সবচেয়ে কঠিন একটা রোগ হলো ঈর্ষা এবং অহংকার। কিছু মানুষ মানুষের ভালোকে হিংসা করে। আসমানে প্রথম হিংসা করেছিল ইবলিস আদম আলাইহিস সালামকে, জমিনে প্রথম হিংসা করেছিল কাবিল হাবিলকে। ভালোর প্রতি হিংসা চিরন্তন, হিংসা বিদ্বেষ থেকে কেউই বাঁচতে পারব না। এটা আমাদের জন্য পরীক্ষা। ডাক্তারের দোকানে ঔষধের আলমারির মধ্যে এক কোনায় কিছু ঔষধ থাকে, উপরে লেখা থাকে পয়জন, সেগুলো কাজে লাগে সময় বিশেষে, ডাক্তার সাহেবগুলো রেখে দেন। যখন দেখা যায় রোগীর আর কোনো পথ নাই বাঁচানো, তখন ওটাই হলো ওস্তাদের মার, বাঁচলো তো বাঁচলো নহলে গেল। মানুষের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যে ছয়টা রিপু আছে, এটা ওই পয়জনের শিশির মতো, এগুলো সময়ের মতো ব্যয় করতে হয়। তাতে উপকার হয় নিজের এবং সমাজের। এগুলো আল্লাহাক রেখেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। যাদেরকে আল্লাহাক জান্নাতের জন্য বাছাই করেছেন তারা এগুলোকে যথাস্থানে কাজে লাগাতে পারেন, যারা যাদেরকে আল্লাহাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তারা এগুলোকে মিস ইউজ করে। এগুলোর মধ্যে সবচেয়ে যে কঠিন যে বিষয়টি হলো মাৎসর্য মদ এটি, অর্থাৎ হিংসা ও অহংকার। যখন যে সমাজে এগুলো হিংসার আগুন জ্বলে ওঠে, সেসব ব্যক্তিকে ধ্বংস করে না, পুরো জাতিকে ধ্বংস করে। আজকের এই বাংলাদেশ হিংসা এবং প্রতিহিংসার অগ্নিকুণ্ডের মধ্যে আমরা বসবাস করছি। তাই এখানে কোরআন হাদিসের আলোকে কিভাবে আগুন ঠান্ডা করা যায় এই বিষয়ে আমাদেরকে ইসলামী শরীয়তের বিধানসমূহ উপদেশসমূহ তুলে ধরা জাতির কাছে আমাদের জন্য কর্তব্য। আল্লাহ পাক বলছেন, দেখো ওলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের অধিবাসীরা আল্লাহর উপরে বিশ্বাস আনত, ইমান আনত, ওয়াত্তাকাউ এবং তাকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমরা তাদের উপরে আসমান এবং জমিনের বরকত সমূহ এর দরজাগুলো খুলে দিতাম। ওয়ালাকিন কাদাবু, কিন্তু ওরা আমাকে মিথ্যা মনে করে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে তাদের কৃতকর্মের ফলস্বরূপ আমরা তাদেরকে কঠিনভাবে গ্রেফতার করি। আফা আমানা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান হুম নাঈমুন, জনপদের অধিবাসীরা কি মনে করেছে যে আমার গজব নেমে আসবে রাতের অন্ধকারে যখন তারা ঘুমিয়ে থাকবে, এ থেকে কি তারা নিশ্চিন্ত হয়ে গেছে? আও আমিনা আহলুল কোরা আইয়াতিয়াহুম বাসুনা জুহান আহুম ইয়ালাবুন, অথবা তারা কি এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে যে আমাদের গজব নেমে আসবে দিনের বেলা যখন তারা খেলা করবে, খেল তামাশায় ব্যস্ত, এর মধ্যে আমার গজব নেমে আসবে না, এই বিষয়টা কি তারা নিশ্চিত হয়ে গেছে? আফা আমিনু মাকরাল্লাহ ফলা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, তাহলে কি ওরা আল্লাহর কৌশল থেকে একেবারে নিশ্চিন্ত হয়ে যাচ্ছে করে যাচ্ছে? আমি কি নিশ্চিন্ত কিছু দেখতে পাচ্ছি না? আমি কি কিছুই করবো না মনে করেছে? ওরা ওরা যা খুশি করে যাবে আমার পৃথিবীতে? হবে না। আমার গজব থেকে নিশ্চিন্ত থাকে তারাই, ইল্লাল কওমুল খাসিরুন, যারা ক্ষতিগ্রস্ত জাতি তারাই কেবল আল্লাহর গজব থেকে নিশ্চিন্ত থাকতে পারে। সূরা আরাফের 96, 97, 98, 99 এই চারটি আয়াত আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, যারা মনে করে আমরা যাহা খুশি এখানে করে যাব, আল্লাহ কিন্তু নিশ্চিন্ত বসে বসে দেখবেন না। আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, আমি আছি, তোরা কতদূর বড় আমি দেখছি, যখন গজব নামবে বাদী বিবাদী সহ নিশ্চিন্ন হয়ে যাবে, কার কোন খবরই থাকবে না। স্মরণ করে পিছনে জাতির কথা, পৃথিবীর দুর্ধর্ষ জাতি আদ জাতি ধ্বংস হয়ে গেছে চোখের নিমেষে, পলকের মধ্যে শেষ। আমাদের আহলেদের যুবসংঘের এবারে যে 2015 সালে ক্যালেন্ডার বের হয়েছে, আপনারা দেখবেন ওগুলো পড়ে কি লেখা আছে সেখানে, কোরআন এবং হাদিস থেকে সেখানে নিয়ে আসা হয়েছে, সেই যুগের সে আদ সামুদ কংসের আজকের নাকি নূহের পরে যারা সেই যুগের সে ধ্বংসপ্রাপ্ত জাতির তাদের সেই উন্নত মানের মজবুত ঘরগুলি এখন পর্যন্ত অক্ষত আছে। সেই ছবি এখনকার ছবি নিয়ে ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয়েছে মানুষকে বোঝানোর জন্য যে মানুষ সাবধান হও, পাহাড় কেটে গৃহ তৈরি করে যারা বসবাস করত সেই উন্নত জাতি তারা আজকে ইতিহাসের সামগ্রীতে পরিণত হয়ে গেছে। আর তোমরা তো ইট সিমেন্টে বিল্ডিং করো, উদ্বোধনের দিন আগেই ভেঙে পড়ে, তোমাদের ইতিহাস তো শেষ। তোমাদের সাথে বহু বহু গুণ শক্তিশালী তারা ছিল, অর্থাৎ আল্লাহর বিধানে সব ধ্বংস হয়ে গেছে তাদের ঔদ্ধত্যের কারণে, তাদের অহংকারের কারণে। তারা বলেছিল আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, এমনকি তাদের কতগুলো দোষ ছিল, একটা দোষ ছিল বাতাস্তম জব্বারিন, তারা মানুষকে মারত কঠোরভাবে, মানুষকে তারা মানুষ মনে করত না। আজকে কি হচ্ছে রিমান্ডে নেমে দেখেন না আপনারা, গুলা এই দৃশ্য আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ বলছে আমি খালাক্ত বিয়াদাইয়া, মানুষ আমার অত্যন্ত আদরের সৃষ্টি, আমার দুকানে হাত দিয়ে মানুষ সৃষ্টি করেছি, আর এই মানুষটা তুই পিটাচ্ছ, তুই কি মনে করেছ ওটা আমারই সৃষ্টি, তোর অধিকার নাই তুমি তাকে এইভাবে অন্যায়ভাবে পিটাই শেষ করার। এটা খুব বেড়ে গেছিল আদ জাতির মধ্যে, সামুদ জাতির মধ্যে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে, এমন ভাবে শেষ করেছে এখন সিরাফ তাদের বিল্ডিং গুলো আসে এখন পর্যন্ত দেখা যাচ্ছে চেহারা পরে, ওখান থেকে ছবি তুলে নিয়ে আমরা ক্যালেন্ডারে দিয়েছি মানুষকে শেখানোর জন্য, যে মানুষ তুই যতই বিল্ডিং এ বসবাস করো, যতই ট্রায়াল ফিটিং বাড়ি করো, তুমি ধ্বংস হবে, তোমার চাইতে অনেক বড় বড় লোক দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এই দেখো তার ছবি। আল্লাহ বলছেন তোমাকে নিশ্চিন্ত হয়ে গেছ যে আমি গজব দিব না, কে বলছে তোমাকে, যতই তুমি দোয়া করো আর আখেরি মোনাজাত করো কোনো কাজ হবে না, যদি বদমাশি করো, বদমাশকে পৃথিবীতে আল্লাহ রাখবেন না। আল্লাহকে ভয় করতে হবে, তুমি সার্বভৌম ক্ষমতার অধিকারী নও, তুমি কিছুরই ক্ষমতার অধিকারী নও, মশায় কামড়ালে মশা তাড়ানোর যোগ্যতা তোমার মধ্যে নাই, এই তো তুমি একটা মানুষ, মশার কামড়ে বাঁচার ক্ষমতা তোমার নাই, তুমি বলো আমি সার্বভৌম ক্ষমতার অধিকারী, কি ক্ষমতা তোমার আছে, কিচ্ছু নাই, তাতে অহংকার নিষিদ্ধ চলবে না। কি করতে হবে, উদাহরণ নেন, আপনি বললেন মানুষ পারে না, মানুষ কি করবে, আমার উপরে একজন অন্যায়ভাবে চাপ সৃষ্টি করছে, আমি কি অন্যায়কে মেনে নেব, ক্ষেত্র বিশেষে মেনে নিতে হবে, কারণ একজন দায়িত্বশীল আর একজন দায়িত্বহীন দুজন লোক কোন সমান নয়, যিনি দায়িত্বশীল পরিবারের দায়িত্বশীল হন, প্রতিষ্ঠানের দায়িত্বশীল হন, অফিসের দায়িত্বশীল হন, দেশের দায়িত্বশীল হন, যে কোনো পর্যায়ে যিনি দায়িত্বশীল হন তার মধ্যে অনেক অনেক বার্ডেন থাকে, সে কারণে তিনি অনেক সময় বাধ্য হন দায়িত্ব মুক্ত হয়ে মানুষকে বিপদ মুক্ত করতে, এগুলি স্বাভাবিক কথা। আপনি যদি বলেন আমার চেয়ে ভালো মানুষ আর কেউ নেই, আমরা বলবো তাহলে আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাইতে উন্নত এবং শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবী থেকে এসেছে, তার জীবনটা দেখেন, তার একটা ভাষণ খেলে আপনাদের শোনাবো আজকে। আরবদের নিয়ম ছিল যারা মক্কায় হজে যাবেন যা উমরায় যাবেন তাদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল কুরাইশদের, যারা বাইতুল্লাহ হারামের যারা প্রতিবেশী ছিলেন তাদেরই, এটা চিরন্তন নিয়ম। কিন্তু তাদেরই সন্তান মোহাম্মদ বিন আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরা করার জন্য গেলেন তারা বাধা দিল, তারা বলে দিল দুনিয়ার সবাই এখানে উমরা করতে আসবে, মোহাম্মদ আসতে পারবে না, কি কল্পনা করা যায় নাকি, যিনি ওই বংশেরই সন্তান কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান যার দাদা ছিলেন কুরাইশদের নেতা, আর সেইখানে তাকে উমরা করতে দেওয়া হবে না, এহরাম পরে তিনি গিয়েছেন কোন অস্ত্র শস্ত্র নিয়ে যান নাই, তারা মক্কাতে বেরিয়ে এসে প্রায় 73 কিলোমিটার দূরে ওসফানে এসে তাদেরকে বাধা দিল, খবরদার মোহাম্মদ আগে বেরো না, রক্ত গঙ্গা বয়ে যাবে। যিনি এসে খবরটা দিয়েছিলেন তার সামনে আল্লাহ রসুল দুঃখ করে যে কথাগুলো বলেছিলেন, আজকেও দেশের এই পরিস্থিতিতে আমার নবীর সেই কথাগুলো তুলে ধরাটা আমরা প্রয়োজন মনে করছি। আন মিসওয়ার আনিল মিসওয়ার ইবনে মাখরামা قال لما خرج رسول الله صلى الله عليه وسلم عام الحديبيه لزياره البيت الله المحرم যখন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘর জিয়ারত করার জন্য মদিনা থেকে বেরিয়ে আসলেন তখন পথের মধ্যে তাকে বাধা দেয়া হল, তখন তিনি দুঃখ করে বললেন ইয়া ওয়াইহা কুরাইশ লাকাদ আকালতুমুল হারব, হায় দুর্ভোগ কুরাইশদের জন্য, যুদ্ধ তোমাদেরকে খেয়ে ফেলেছে, ফায়জা আলাইহিম লাউ খাল্লু বাইনি ও বাইনা সাইরিন নাস, কি সমস্যা ছিল তোমাদের যে তোমরা আমার এবং সমস্ত আরবদের মাঝখান থেকে যদি সরে যেতে, তোমাদের কোনো সমস্যা তো ছিল না, ফাইন আসাবুনি কানা কানা লাযী আরাদু, যদি তোমরা আমাকে বিপদে ফেলো আক্রমণ করো তাহলে তোমরা যা চাচ্ছ সেটাই পাবে, আর অর্থাৎ আমি নিহত হয়ে গেলাম। ওয়াইন আযহারানি আল্লাহু আলাইহিম দাখালু ফিল ইসলাম ওহুম ওয়াফিরুন, আর যদি আল্লাহ পাক আমাকে বিজয়ী করেন তাহলে তোমরা পুরোপুরি লাভবান হবে, তোমরা ইসলামে প্রবেশ করবে, তোমাদের দুনিয়ায় কোনো কিছু ক্ষতি হবে না, আখেরাতেও তোমরা লাভবান হবে। ওয়াইল্লাম ইয়াফআলু, আর যদি তোমরা এটা না করো তাহলে তোমরা যুদ্ধ করবে তোমাদের সাধ্য মতো। মনে রেখে দিও, আল্লাহে লা আযালু উজাহিদাহুম আলাল্লাযী বাআসানি আল্লাহু হাত্তা আযহারাহু আযহারাহুল্লাহ আও তানফুরু হাযিহি সালিফা। মনে রেখে দিও, যদি তোমরা যুদ্ধ করো তো আমি আল্লাহর পক্ষ থেকে যে সত্য নিয়ে প্রেরিত হয়েছি সেটা নিয়ে আমাকেও তোমাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক এই ব্যাপারে একটা ফয়সলা করেন অথবা আমি ধ্বংস হয়ে যাই, এই সত্যকে আমি তোমাদের সামনে কখনো অবনত হতে দেব না। তবে তোমাদের তো কোনো সমস্যা ছিল না, যদি বাধা না দিতে, অন্যরা উমরা করছে আমি উমরা করতাম, তোমাদের তো কোনো ক্ষতি হতো না। তার এই বক্তব্যের মধ্যে তার দারুণ শান্তিবাদী নীতি ফুটে ওঠে যে তিনি কখনো যুদ্ধ করার জন্য আসেন নাই, এরাম পরিহিত অবস্থায় গিয়েছেন তাই যখন তাকে হত্যা করার জন্য মানুষ আসে তখন তিনি একথা বলে দিলেন। তারপর কি হলো, উনি বললেন না যুদ্ধ করব না, লোক পাঠিয়ে দিলেন ওদেরকে বুঝাও আমরা এসে উমরা করার জন্য লড়াই করতে আসেনি। একবার দুবার তিনবার লোক পাঠালেন, অবশেষে তার জামাই ওসমান গনিকে পাঠিয়ে দিলেন, তাদেরকে বুঝানো হলো যে আমরা বাবা লড়াই করতে আসেনি। অবশেষে তারা এলো, সন্ধি চুক্তি হলো, শর্ত কি, এবছর আপনাকে ফিরে যেতে হবে মদিনায়, আগামী বছর আসতে হবে। এই হীনকর চুক্তিটাও তিনি মেনে নিলেন শুধু যুদ্ধ না করার স্বার্থে। বিষয়টা চিন্তা করে দেখেছেন, আগামী বছর যদি না বাঁচতেন তো কেমন হতো? সমস্ত সাহাবীরা খেপে গেলেন, ওমর ফারুক থেকে শুরু করে যত সাহাবী ছিলেন কেউ আল্লাহ নবীর এই নির্দেশ মানতেই রাজি না, না এই হীনতা স্বীকার করে এই চুক্তি ওরা মানতে রাজি নাই। তবুও শান্তিবাদের রসুল কোন পথঘাট না পেয়ে সে স্ত্রী উম্মে সালামাকে বলছে কি করি বলতো, কেউ তো কথা শুনছে না, এত অনুগত আমার, বলছে এখন কেউ কথাই বলছে না কি করি। উম্মে সালামা সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ দূরদর্শিতাপূর্ণ পরামর্শ দিয়ে বলেছিলেন, হে নবী আপনি হালাল হয়ে যান, কোরবানি করুন, আমি আপনার মাথার চুল কেটে দিই, দেখবেন ওরা সব আস্তে আস্তে আপনার অনুগ্রহ হয়ে যাবে। তার এই পরামর্শ আল্লাহ নবীকে পছন্দ হলো, স্বামী স্ত্রী নিজেরা মিলে চুল টুল লেড়া করে কোরবানি করে তারপরে কাবার ভালা কড় পরেছে, তখন সবাই দেখল আরে আল্লাহ নবী তো হালাল হয়ে গেছে, তার আমরা কাজে বসে থাকি, আস্তে আস্তে আস্তে সবাই মেনে নিল। এইবার যখন রাস্তায় আসছে 67 কিলোমিটার চলে আসছেন, কোরাউল গামিম নামক স্থানে হঠাৎ নাজিল হয়ে গেল, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, আমরা তোমাদের জন্য স্পষ্ট বিজয় দান করলাম। এই আয়াত নাজিলের পরপরই আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন ওমরের কাছে, যাও ওমরের কাছে বলো আমাদের বিজয় হয়ে গেছে, পরাজয় হয় নাই। ওমর দৌড়ে আসছে, আহুয়া ফাতু হাজা, এটা কি বিজয় হলো, যাচ্ছি পালিয়ে ওমরা না করে, এটা কি বিজয় হলো, ওমর কি সহজে নরম হয় নাকি? সে আল্লাহ রাসূল বলেন, বাবা এটাই বিজয়, দেখো এতে কিছু আছে, যেহেতু আল্লাহ আয়াত নাজিল করেছে নিঃসন্দেহে বিজয় আছে, সামনে চিন্তা করো না। ষষ্ঠ হিজরির জিলকাদ মাসে এই আয়াত নাজিল হলো, অষ্টম হিজরির রমজান মাসে মক্কা বিজয় হয়ে গেল। বলে সুবহানাল্লাহ, যদি ওই দিন আল্লাহ রাসূল সবর না করতেন, যুদ্ধ না করে যদি ফিরে না আসতেন, আল্লাহর পক্ষ থেকে এই স্পষ্ট বিজয় কিন্তু আসত না। আজকেও যদি আমাদের নেতারা সম্মুখ পরাজয় বরণ করে দেশের শান্তির স্বার্থে যদি পিছিয়ে আসেন, ইনশাআল্লাহ তারাই আগামী দিনে আবার বিজয় হয়ে যাবে। শান্তির স্বার্থে যারা কাজ করে আল্লাহ তাদের পক্ষে থাকে, যারা অশান্তির পক্ষে কাজ করে কখনই আল্লাহ তাদের সাথে থাকেন না। ইন্নাল্লাহ লা ইয়াজলামু লিল আবিদ, আল্লাহ তার বান্দাদের উপরে কখনো জুলুম করেন না। আপনি জুলুমই করবেন, জিতে যাবেন শক্তির জোরে, সাময়িক যেতে হবে, আসলে এটা হবে চূড়ান্ত পরাজয়। যদি সাময়িক পরাজয় বরণ করে নিয়ে যেভাবে আল্লাহ নবী নিলেন, এটাই হবে আপনার ভবিষ্যতের স্পষ্ট বিজয়। কিন্তু এই দূরদর্শিতা আমাদের অনেকের মধ্যে নাই, যার জন্য আমরা ব্যর্থ হই কর্মজীবনে, সামাজিক জীবনে, এমনকি পারিবারিক জীবনেও আমরা ব্যর্থ হই। এই কারণে দ্রুত আমরা ফল পেতে চাই, সবর, ধৈর্যশীলতা এবং শান্তিপ্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো গুণ। বিশেষ করে যারা দায়িত্বশীল তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য গুণ। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে কিয়ামতের দিন আল্লাহর কাছে সহসা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আর পৃথকভাবে অন্য হাদিসে এসেছে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াস্তারঈহিল্লাহু রাঈয়াতান ফায়ামূতু ইয়াউমা ইয়ামূতু ওয়া গাশরুন লিরাঈয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহি আল-জান্নাহ রাওয়াহু মুসলিম। যদি আল্লাহ পাক কখনো কাউকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, অতঃপর তিনি এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন যে তিনি রাষ্ট্রের জনগণের সঙ্গে খেয়ানত করলেন, তার উপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন, ওটা আলাদা, ওটা ওই দায়িত্ব আরো সবচেয়ে বড়। পারিবারিক দায়িত্ব পালন না করলে পরিবার ক্ষতিগ্রস্ত হয়, প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন না করলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্রীয় দায়িত্বে যদি আমরা দুর্বলতা দেখাই তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, আমাদের কোটি কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়। যেখানে যত বড় ক্ষতি সেখানে তত বেশি শাস্তি হবে না? স্বাভাবিক কথা। এজন্য আলাদা হাদিস আল্লাহ বলে দিলেন, দেখো রাষ্ট্র ক্ষমতা এটা যে কেউ উপায় না, কামড়াকামড়ি করা কাজ না, এটা আল্লাহর রহমত লাগে, আল্লাহ কাকে কখন দিবেন কেউ ঠিক পাবে না। মোদি ঝড়ের সামনে কোথাকার কোন কেজরিয়াল আগে কি করে বেড়াইতো, সে এমন ঠেকা দিল খোদ রাজধানী তো দখলে, এখন দেখছেন না অবস্থা, কল্পনাই করেনি মানুষ যে এভাবে উঠে আসবে। বড় বাঘা বাঘা কংগ্রেসি বিজেপি কোথায় হাওয়ায় উড়ে চলে গেল। মানুষের অন্তরগুলো আল্লাহকে দুই আঙুলের মধ্যে আছে, অতএব মানুষের কর্তব্য হবে আল্লাহর সামনে আত্মনিবেদন করা, মানুষের জন্যই রাষ্ট্র। আর মানুষ যদি নিহত হয়, ধ্বংস হয়ে যায়, রাষ্ট্র কি দরকার আমার? এই দূরদর্শিতা না থাকাতেই আমরা পরস্পরকে হিংসা করছি, হিংসা করার প্রয়োজন নাই। হিংসার যুক্ত মন নিয়ে যদি আমি জিতেও যাই, ওই হিংসার আগুনে আমি নিজেই পুড়ে মরব, লাভ কিচ্ছু হবে না। অতএব এই আয়াতগুলো মনে রাখা ভালো, যে আল্লাহ পাক যে কোনো সময় গজব নামিয়ে দিবেন, সে গজব থেকে যেন কেউ নিশ্চিন্ত না হয়। এই যে তিনটা ভাষা এখানে আসছে, মানুষকে নিশ্চিন্ত হয়ে গেছে যে আমরা তাদের উপরে গজব দেব না দিনের বেলায়, মানুষকে নিশ্চিন্ত হয়ে গেছে আমরা তাদের উপরে গজব দেব না রাতের বেলায়, মানুষকে নিশ্চিন্ত হয়েছে আমরা তাদের গজব দেব এমন সময় যে খেলাধুলা করছে এই অবস্থায়। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে জানেন? রাতে হোক দিনে হোক যে কোনো সময় আল্লাহ গজব নেমে আসতে পারে, এটা বোঝানো হচ্ছে না? কিন্তু পৃথক পৃথক বলার অর্থ কি? যে মানুষ যেন মনে না করে যে আল্লাহ আমাদেরকে ভুলে গেছেন, আমরা স্বাধীনভাবে কাজ করে আল্লাহ দেখছে না কিছু, এটা সব নয়। পৃথিবীতে মোট ছয়টি জাতি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রথমে নূহের কম একেবারে নিশ্চিহ্ন হয়নি, কেউ ছিল নাকি বেশি তখন, একেবারে শেষ। 40 জন ইমানদার পুরুষ এবং তাদের স্ত্রীরা, বলা হচ্ছে 40-80 জন মানুষ বেঁচে ছিল, আর সব দুনিয়া ধ্বংস। কি যাতা ব্যবহার মনে করেন নাকি? নূহের ছেলে বউ পর্যন্ত ধ্বংস, আল্লাহর এমন গজব নেমে আসলো, কিন্তু একদিনে আসেনি। নূহের দাওয়াত দিতে দিতে দিতে দিতে যেন একেবারে শেষ হয়ে গেছে, তখন নূহ আল্লাহর কাছে বলেছে, আল্লাহ ইন্নাকা ইনতাদার, যদি তুমি একটা কাফেরকেও ছেড়ে দাও তাহলে সারা পৃথিবীতে তোমার মানুষকে গোমরাহ করে ফেলে দেবে। বল্লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, আল্লাহ তুমি একটা কাফেরকেও ছেড়ে দেও না, এরা এরা এত সাড়ে 900 বছর ধরে বোঝাচ্ছি, ওরা বোঝে নাই আর বুঝবে না। তখন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়ে গেল এমন গজব শেষ। ওই গজবকে শুধুমাত্র ইরাকে হয়েছে নূহের কমের উপরে, আমাদের কমের উপরে আসবে না? আল্লাহকে বলে রাখছে বাংলাদেশ তিরুদিনের জন্য শিরে সবুজ দেশ, এখানে কখনোই আল্লাহ গজব নাজিল হইবে না, যেহেতু এখানে টঙ্গী ইসলামে আখেরি মোনাজাত হয়। এমন কোন হাদিস আছে? কি জন্য এত সাহস আমাদের? প্রতিটি মানুষ যারা মরছে, প্রতিটি মানুষ দীর্ঘশ্বাস নিয়ে যারা বেঁচে আছে, মনে রাখবেন মুসলিমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। অসংখ্য মুসলিমের দীর্ঘশ্বাস, আকাশ বাতাস ভারী হচ্ছে, আল্লাহর আরশ কেঁপে কেঁপে উঠছে, আল্লাহর ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, আর যদি আল্লাহ পাক গজব নাজিল করে দেন, কিসের নেতা কিসের কর্মী সব শেষ হয়ে যাবে, দেশের অস্তিত্বই থাকবে না। অত এমন কাজ যেন আমরা না করি যে কাজ করলে আল্লাহ গজব নাজিল হয়। অত্তাকু ইয়ামান তোর যাও না ফিহির আল্লাহ সুম্মা তুয়াফা কুল্ল নাফসিন অহুমলাই উজলামুন। কোরআনের সর্বশেষ আয়াত, তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাই ফিরে যাবে আল্লাহর কাছে, অতঃপর তোমাদের প্রত্যেককে দেওয়া হবে তোমাদের কৃতকর্মের ফলাফল, তাতে সামান্যতম কোনো জুলুম করা হবে না। কোরআনে যত আয়াত নাজিল হয়েছে এটি হল সর্বশেষ বাণী আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। এটা কি যথেষ্ট নয় আমাদের জন্য? সুরা বাকারা 281 নম্বর আয়াত, এই একটি আয়াতই যথেষ্ট আমাদের হেদায়তের জন্য, আর কিছুই লাগে না। আজকের মানুষ আল্লাহকে ভোলার কারণেই এই বিপদগ্রস্ত হয়ে গেছে আমরা সবাই। সেদিনের নেতা মোহাম্মদ বিন আবদুল্লাহ তার নিজ বংশের সামনে যেভাবে আকুতির সঙ্গে আহ্বান জানিয়েছিল, ইয়া ওয়াই হা কুরাইশ, ধ্বংস হোক, কি দুর্ভোগ হে কুরাইশ, তোমরা কেন এমন করছো আমার বিরুদ্ধে, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি না। এ তো সুন্দর আহ্বানের সত্ত্বেও কুরাইশ তার নিজের চাষা ভাতে যারা তার প্রতি সামান্যতম কোনো দরদ দেখায় নাই, অথচ তিনি তখন এত শক্তিশালী ছিলেন, তার মাত্র কিছুদিন আগেই অর্থাৎ এক বছরও যায়নি তিনি ছিল খন্দকের যুদ্ধে বিজেতা সেনাপতি। খন্দক যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ, সমস্ত আরব একত্রিত হয়ে মদিনা থেকে আল্লাহ রসুলকে উৎখাত করার জন্য সেদিন জমা হয়েছিল। কুরাইশ, বনু গাতফান, বনু কেনানা, ইহুদি সব একসাথে হয়ে গেছিল, 10,000 সৈন্য নিয়ে আবু সুফিয়ান এসেছিলেন, অথচ মদিনার জনসংখ্যাই 10,000 ছিল না, ছেলে পিলে বুড়ো বুড়ি মিলেও 10,000 লোক ছিল না। তাহলে মদিনা তো ওইদিন শেষই হয়ে যেত, ইতিহাস থেকে উড়ে যেত একেবারে। সেই যুদ্ধ বিজেতা সেনাপতি মোহাম্মদ বিন আবদুল্লাহ গিয়েছেন পরের বছর উমরা করার জন্য, সেই পরাজিত শক্তি বলছে তুমি এসো না এখানে, তোমাকে উমরা করতে দেব না। যদি আল্লাহ নবীর শক্তি দেখাইতেন কোন বেটার ক্ষমতা ছিল সেন ঠেকানো, কিন্তু শক্তি তিনি দেখান নাই। তিনি জানেন যদি আমি শক্তি প্রদর্শন করি কিছু লোক ওদেরও মরবে, কিছু লোক আমারও মরবে, আর আমি আল্লাহ নবী, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাকে ধ্বংস করবেন, আমি অবশ্যই বিজয়ী হব। এরপরেও কিন্তু আল্লাহ নবীর শক্তি দেখান নাই। অত শক্তিশালী যারা আছো শক্তির অহংকার করো না, পৃথিবীর বড় বড় শক্তি ধ্বংস হয়ে গেছে, তোমরাও ধ্বংস হবে, আমরাও ধ্বংস হব। এমন কাজ যেন আমরা না করি যে কাজ করলে সাধারণ মানুষের ক্ষতি হয়, আল্লাহর আরশ কাঁপে। কত অসংখ্য নিরপরাধ মানুষ আজকে এইভাবে জুলুমের শিকার হচ্ছে, তার হিসাব নিকাশ নাই। অতএব সুরে আরাফের 96, 97, 98, 99 চারটে আয়াত বাড়ি যেয়ে ভালো করে পড়ে নেবেন, এবং এই সঙ্গে যে হাদিসটা আজকে বললাম মুসনাদ আহমদ থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিসটা, আল্লাহ রসুলের জীবনের আচরণটা দেখে নেবেন। আজকে মূর্খরা আমার রসুলকে বাজে কথা বলে, কটুক্তি করে, তার জীবনের সম্পর্কে তারা কিছুই খবর রাখে না, কিভাবে তিনি জীবন চালিয়েছেন, তাকে যখন হত্যা করার জন্য এসেছে তখন তিনি অস্ত্র প্রয়োগ, অথচ তার জীবনে কোনোদিন কাউকে একটা অস্ত্র প্রয়োগ করেন নাই, এটা একটা আশ্চর্য। বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে জীবনে কত যুদ্ধ তিনি করেছেন, দেখি কেউ বিশ্বাস করেন যে তিনি একটা তীর কোনোদিন কাউকে মারান নেই, কাউকে একটা তরবারি আঘাত করেন নেই, অথচ তিনি প্রধান সেনাপতি। কোথায় সেই মানুষ? তার শান্তিবাদী নীতির পক্ষে যারা চলে মুসলমান, আর তাদের বড় অভাব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার নিজস্ব অবস্থান ব্যাখ্যা করেছে 2-3 খুতবা আগে, আমরা কখনোই মানুষ হত্যা করে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার নীতিতে বিশ্বাসী নই। আল্লাহর বিধানের পক্ষে জীবন দিতে প্রস্তুত, নিজের স্বার্থের জন্য মশা মারতেও প্রস্তুত নয়। যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে পরকালীন স্বার্থে কাজ করার জাজবা তৈরি না হবে, ততক্ষণ সে মানুষ পশুর চাইতে অধম। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাযিদ লাহু ফি হারসিহি ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নসীব। যে ব্যক্তি আখিরাতের উদ্দেশ্যে কাজ করে তার এই ফসল আমি বাড়িয়ে দেই, আর যে ব্যক্তি দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে কাজ করে তাকে দুনিয়াই মাত্র দিয়ে থাকি, আখেরাত থেকে সে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়। আমরা আখেরাত চাই, দুনিয়া হারাতে প্রস্তুত, কিন্তু আখেরাত হারাতে পারবো না। যতক্ষণ মানুষ আখেরাতমুখী থাকবে ততক্ষণ সমাজে শান্তি থাকবে, যখনই মানুষ দুনিয়ামুখী হয়ে যাবে তখনই দুনিয়া অশান্তি বৃদ্ধি পাবে। অতএব হে মানুষ, ফিরে এসো আল্লাহর পথে। কোরআনের সর্বশেষ আয়াত তোমাদের জন্য আমাদের আহ্বান, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন। কোরআনের সর্বশেষ আহ্বান আজকে আমাদেরও সর্বশেষ আহ্বান, ভয় করো তোমরা সেই দিনকে যেদিন তোমরা ফিরে যাবে তোমাদের প্রভু আল্লাহর কাছে। অতঃপর পুরোপুরি পাবে দুনিয়ার যাবতীয় কৃতকর্মের হিসাব, ফলাফল পাবে। ওহুম লা ইউজলামুন, সেদিন তোমার আদৌ অত্যাচারিত হবে না। দুনিয়ার বিচারে অবিচার আছে, আল্লাহর বিচারে কোনো অবিচার নাই, মনে রাখবে। যে যা করছি ভিতরে ভিতরে কি লুকিয়ে রাখছে, মুখে কি বলছি, আমরা বিচার করতে পারি না। তা আল্লাহ মুখের খবরও শোনেন, ভিতরের খবরও রাখেন, তো আল্লাহকে ফাঁকি দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তার প্রতি রুজু হওয়ার তৌফিক দান করুন, এবং দুনিয়াবী স্বার্থদ্বন্দ্ব ভুলে আখেরাতের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।